কিছু বললে না, কিছু শুনলে না, চলে গেলে অবুঝ মনের পথ ধরে, তুমি চলে গেলে। কিছু বললে না, কিছু শুনলে না, চলে গেলে অবুঝ মনের পথ ধরে, তুমি চলে গেলে। একটু গিয়ে তুমি দাঁড়ালে, আবার পথের দিশা হারালে, একটু গিয়ে তুমি দাঁড়ালে, আবার পথের দিশা হারালে, তুমি ডাকলে ফিরে আমাকে, আবেশ আকুল অন্তরে, তুমি চলে গেলে। কিছু বললে না, কিছু শুনলে না, চলে গেলে অবুঝ মনের পথ ধরে, তুমি চলে গেলে। আমি তো কিছুই মনে করিনি, ভাঙতে গিয়েও ভেঙে পড়িনি, আমি তো কিছুই মনে করিনি, ভাঙতে গিয়েও ভেঙে পড়িনি, তুমি চিনিয়ে দিলে তোমাকে, আবার নতুন ভুল করে, তুমি চলে গেলে। কিছু বললে না, কিছু শুনলে না, চলে গেলে অবুঝ মনের পথ ধরে, তুমি চলে গেলে।